बाबा जान, ओ आमार बाबा, ओ आमार बाबा जान। सुब्बत अलैया मुसाए बुल्ला अन्ना তালাল্লাইয়া মে সিরনা লায়ালিয়া বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। ইতি হলো নবুয়াতের, শুরু হলো ইমামাত, শুরু হলো ইমামাত। অশুভ শক্তি ঘিরল মোরে বাবা, করো হেফাজত, বাবা করো হেফাজত। আজ আমি অতি অসহায়, আজ আমি অতি অসহায়, সাহায্য করো মোরে বাবা জান, ও আমার বাবা, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। যে মুসিবত হলো মোর উপর, তা হয়নি কারুর উপর, তা হয়নি কারুর উপর। তোমার চলে যাওয়ার পরে থাকলো না মোর মাথার চাদর, থাকলো না মোর মাথার চাদর। থাকবো কি করে এই দুনিয়াতে, থাকবো কি করে এই দুনিয়াতে, ডেকে নাও তোমার বুকে বাবা জান, ও আমার বাবা, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। অগ্নি সংযোগ গিরি হে করে, দরজাতে ধাক্কা মারে, দরজাতে ধাক্কা মারে। দেখে যাও বাবা তুমি একবার, কারায় আমাকে মারে, কারায় আমাকে মারে। জ্বলন্ত ঘরে থাকব কি করে, জ্বলন্ত ঘরে থাকব কি করে, উদ্ধার করো আমারে বাবা জান, ও আমার বাবা, মোসায়ে বললাও আল্লাহ। লায়ালিয়া বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। দরজা ভাঙলো নিষ্ঠুর জালিম বাবা আমার উপরে, বাবা আমার উপরে। জন্ম হওয়ার আগে মহাসিন ছেড়ে গেল আমারে, ছেড়ে গেল আমারে। হাসনাইন তখন থাকবে কি করে, হাসনাইন তখন থাকবে কি করে, ঘর গেছে সরকার হয়ে। বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। সুবাতালাইয়া মুসায়ে বললাম আন্না, সুবাতালাইয়া মে সিরনা লায়ালিয়া আসমা। তুমি এসো মোর কাছে, বসো একবার মোর পাশে, বসো একবার মোর পাশে। তোমাকে বলবো কিছু কথা, আসনাইন যখনই আসবে, আসনাইন যখনই আসবে, আসনাইন যখন খুঁজবে আমাকে, আসনাইন যখন খুঁজবে আমাকে, খাওয়াবে তাদের আগে। বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। তালাইয়া মুসায়ে বললাম আন্না, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। মায়ের ছাড়া খাইনি তারা, হবে তারা মহারা, হবে তারা মহারা। আলি দেখো মোর হাসনাইনকে, কেউ যে নেই তুমি ছাড়া, কেউ যে নেই তুমি ছাড়া। শেখাবে তোমার বাহাদুরিকে, শেখাবে তোমার বাহাদুরিকে, বাঁচাবে দিন ইসলামকে। বাবা জান, ও আমার বাবা, বাবা জান, ও আমার বাবা, ও আমার বাবা জান। দুনিয়া ছেড়ে যাচ্ছি আমি, গোরস্ত করো তুমি, গোরস্ত করো তুমি, কাটিয়াতে মোরে সোয়াবে, কাপড় ওড়াবে ও তুমি, কাপড় ওড়াবে ও তুমি। জানাজা রাত্রে নিয়ে যাবে, জানাজা রাত্রে নিয়ে যাবে, তুমি গোরে সোয়াবে। বাবা জান, ও আমার বাবা, রে না লায়ালিয়া বাবা যা, ও আমার বাবা, ও আমার বাবা যা। বাবার উম্মত রাজে কষ্ট দিয়েছে তা বলো আলী রেজা, তা বলো আলী রেজা। এক মুহূর্ত শান্তি পাইনি তোমার পরে ও বাবা, তোমার পরে ও বাবা। আলীর গলাতে দড়ি বেঁধে, আলীর গলাতে দড়ি বেঁধে তারা নিয়ে গিয়েছে বাবা যা, ও আমার বাবা, ও আমার বাবা যা, বাবা যা, ও আমার বাবা, ও আমার বাবা যা। সুবাত আলাইয়া মুসায়ে বললাম আন্না, বাবা যা, ও আমার বাবা, ও আমার বাবা যা।